الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر، ويفطر حتى نقول لا يصوم، وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا شهر رمضان، وما رأيته في شهر أكثر صياما منه في شعبان. رواه البخاري ومسلم وأبو داود. একটা হাদিস পাঠ করলাম, যে হাদিসটিকে শাবান মাসের করণীয় আমল সম্পর্কে উল্লেখ করা হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, অর্থাৎ নফল সিয়াম, রাত্রি থাকতেন। আমরা মনে করতাম হয়তো তিনি আর সিয়াম ভাঙবেন। দ্বিতীয় নম্বরে কখন রোজা রাখতেন, আমরা মনে করতাম আর কখন রোজা রাখবেন না। তৃতীয় নম্বর যে কথা বলেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজান মাসেই সারা মাস সিয়াম রেখেছেন, শুধু রমজান মাসে, যে মাসে পরিপূর্ণ মাসই রোজা রেখেছেন তা হচ্ছে রমজান মাস। এরপরে বলেন, রমজান মাস ছাড়া যে মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন তা হচ্ছে শাবান। শাবান মাসে রমজান মাসের পর সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে থেকে এই মাস শুরু হয়ে গেছে শাবান মাস। যারা নফল ইবাদত করবে বেশি, কোন ক্ষেত্রে ইবাদত করবে বেশি, সিয়াম ক্ষেত্রে, আর বাকি সবই অবস্থা আসলে শাবান মাসে সিয়াম পালন করবে বেশি। আজকে পালন করেন, একদিন পর পালন করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো এটা জানি না, আমরা জানি না শাবান মাসে যে বেশি সিয়াম পালন করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পরে সবচেয়ে বেশি যে মাসে সিয়াম পালন করতেন তা হচ্ছে শাবান। তুমি কাজ করো, বেশ অসুবিধা আছো, সুযোগ পাচ্ছ না, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করা উচিত নফল সিয়াম যেন আমরা রাখতে পারি শাবানে। দ্বিতীয় নম্বর, শাবান মাসে যদি আমরা সিয়াম পালন করি তাহলে রমজান মাস যে সামনে আসছে তার জন্য প্র্যাকটিস হয়ে গেল। আগে বাকি তো রমজান মাস আসার পূর্বে যে মাস শাবান মাস, এই মাসে করণীয় আমল হচ্ছে সিয়াম পালন। এছাড়া দেখেন অন্য রেওয়ায়েত এসছে, হাদিসটি হচ্ছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, لم أراك تصوم في شهر أو من شهر من الشهور ما تصوم من شعبان. يا الله رسول صلى الله عليه وسلم أبني شعبان ما سيش بطور مجارك يعني إذنكم آبكم ما سيش مجارك تدكينا رمضان ما سيش رمضان ما سيش وشب شيء بشي سيام برون برتين شعبان ما سيش تهون نبي كريم صلى الله عليه وسلم بلن ذاك شهر تغفر الناس فيه عنه এটা হচ্ছে এমন একটি মাস যে মাসে সিয়ামের ব্যাপারে মানুষ গাফিল থাকে। এই ব্যাপারে মানুষ কি থাকে, গাফিল, বেখবর থাকে। আল্লাহু আকবার। বলছেন বাইনা রাজাব ও রমাদান, মানে সিয়ামের ক্ষেত্রে মানুষ বেশি গাফিল থাকে এই মাসে শাবান মাসে, যে মাসটি হচ্ছে রজব আর রমজান মাসের মধ্যবর্তী। রমজান গেল না, না রজব গেল, তারপর বর্তমানে কোন মাস হচ্ছে যে মাসে বান্দাদের নেক আমল আল্লাহর কাছে পৌঁছায়, সুবহানাল্লাহ। এটা হলো ফ্যাক্ট, আমাদের আমল শাবান মাসে পৌঁছায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি আমার আমল যেন আল্লাহর কাছে যায় সায়েম অবস্থায়, রোজা অবস্থায়। এই জন্য আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখি, সুবহানাল্লাহ। তো যাদের সুযোগ হয় এই মাসে রোজা রাখা দরকার, রোজা। কিন্তু কথা হচ্ছে, ওই যে শবে বরাত একটা আসছে না, শবে বরাত, কবিতুর শবে বরাত, এটা কিরকম কোন রকম কেউ কেউ আদি চায় এরকম করে মিনিয়া মিনিয়া করে বিভিন্ন জায়গায় এরকম রুই মাছ কি জেনে মনে করে তাই আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবে এই রাত যাপন করা বা এরকম করা এটা বেদাত, এই জন্য আমি দিক দিতে পারি না। আচ্ছা, আমাদের প্রত্যেকেরই কাছে আলহামদুলিল্লাহ প্রতি রাত্রেই ফজিলত আছে। আমরা যদি সত্যিকার মুসলমান হই আমাদের কাছে প্রত্যেক রাত্রেই ফজিলত আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন প্রতি রাত শেষ তৃতীয়াংশ এসে আমাদেরকে কি বলেন, আসো কি কেউ দোয়া করবে আমি তার দোয়া কবুল করবো, কেউ আছে কি আমার কিছু চাইবে আমি তাকে তার চাহিদ বস্তু দেবো, কেউ আছে কি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো, বুখারী এবং মুসলিম। তো আমরা ওই বেদাতে যেন না যাই, সুন্নতের উপর যেন চলি, বেদাত থেকে বাঁচবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত তরিকায় যেন আমরা চলি, আল্লাহর কাছে দোয়া করি, এর উপর সবাই সুস্থ থাকার জন্য চেষ্টা করবো, আর সাথে সাথে দোয়া করবেন আল্লাহর দরবারে, আল্লাহ তৌফিক দিবেন ইনশা আল্লাহ। ওসল্লাল্লাহুম্মা ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।